কনিচিওয়া, শ্রোতা বন্ধু কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ আমরা শিখব 11তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে জেহি কিতে কুদাসাই, অবশ্যই আসবেন। কিন্তু আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না আজ তার জাপানি টিউটর সাকুরার সঙ্গে কথা বলছে। এবার তাহলে চলুন শুনে নেওয়া যাক 11তম পাঠের কথাবার্তাগুলো। আজকের মূল বাক্য হচ্ছে জেহি কিতে কুদাসাই, অবশ্যই আসবেন। কিন্তু এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্না সাকুরাকে বলল, আসছে শনিবার আমাদের ডরমিটরিতে পার্টি হবে। কোনশু মানে হল চলতি সপ্তাহে, নো হচ্ছে সম্বন্ধ পদ, দোয়োবি কথাটির অর্থ শনিবার, নি হচ্ছে স্থানে বা সময়ে বোঝানোর পদান্বয় অব্যয়, বাংলায় যেমন এ বা তে ইত্যাদি। এরপর ডিওদে কথাটির অর্থ হল ডরমিটরিতে, মানে আমাদের ডরমিটরিতে। এখানে প্রথমে আছে ডিও বা ডরমিটরি এবং এরপর দে মানে তে বা এ, যা স্থানের পরে বসে। পার্টি হল পার্টি, ও কথাটি হচ্ছে কর্মপদ নির্দেশক পদ যা কর্মপদের পরে বসে। হিরাকিমাস মানে হল অনুষ্ঠিত করা বা উন্মুক্ত করা। কাজেই ও পার্টিকেল দিয়ে বোঝা যাচ্ছে যে হিরাকিমাস বা অনুষ্ঠিত করা ক্রিয়াটির কর্মপদ হল পাতি অর্থাৎ পার্টি। হ্যাঁ, পাতি ও হিরাকিমাস কথাটির অর্থ দাঁড়ালো পার্টি করা। তো কামরুল ভাই, আজ আমরা দৈয়বি অর্থাৎ শনিবার কথাটি শিখেছি। এবার সপ্তাহের অন্যান্য বারের নামগুলো কি জাপানিতে বলে দেবেন? ঠিক আছে, চলুন তাহলে সোমবার থেকে আরম্ভ করা যাক। শুনে শুনে বারের নামগুলো বলার চেষ্টা করুন। সোমবার গেতিয়োবি, মঙ্গলবার খায়োবি, বুধবার সুইয়োবি, বৃহস্পতিবার মুকুয়োবি, শুক্রবার কিংয়োবি, শনিবার দৈয়বি, রবিবার নিচিওবি। আন্না আরো বলেছে, সাকুরা সান জেহি কিতে কুদাসাই, সাকুরা অবশ্যই আসবেন। কিন্তু সাকুরা সান কথাটি সম্বোধনের জন্য ব্যবহার করা হয়েছে। জেহি মানে যেভাবেই হোক, অবশ্যই, কিতে কুদাসাই আসবেন বা এসো, অনুরোধ বা অনুজ্ঞাসূচক অভিব্যক্তি। কিতে কথাটি হচ্ছে কিমাস অর্থাৎ আশা ক্রিয়ার তে রূপ, আর কুদাসাই মানে প্লিজ। উল্লেখ্য যে কিমাস অর্থাৎ আশা ক্রিয়াটির তে রূপ গঠন করতে হলে এর মাস অংশটি সরিয়ে তারপর জুড়ে দিতে হবে তে। জেহি কিতে কুদাসাই, অবশ্যই আসবেন। কিন্তু এটাই হল আজকের আমাদের মূল বাক্য। এরপর সাকুরা উত্তরে বলল, ওয়া ইকু ইকু, বাহ যাবো যাবো। ওয়া হচ্ছে বাহ, কি মজা ইত্যাদি, এটি দিয়ে আনন্দের অভিব্যক্তি প্রকাশ পায়। ইকু ইকু কথাটির ক্ষেত্রে আসলে ইকু অর্থাৎ যাওয়া ক্রিয়াটি দুবার বলা হচ্ছে, এখানে অত্যধিক আনন্দ প্রকাশ করতে গিয়ে এভাবে বলা হয়েছে। আচ্ছা, ইনি কি কারণে ইকিমাস কথাটির বদলে ইকু বললেন? ভালো প্রশ্ন। ইকু রূপটি হল ইকিমাস অর্থাৎ যাওয়া ক্রিয়ার একটি রূপ ভেদ। এই রূপটিকে বলা হয় যীশ্বরূপ বা আবিধানিক রূপ। যীশ মানে অভিধান বা ডিকশনারি। জাপানি অভিধানগুলোতে ক্রিয়ার এই রূপটি উল্লেখ করা থাকে, তাই এই রূপকে ক্রিয়াপদের আবিধানিক রূপ বলা হয়। তবে সরাসরি ক্রিয়ার এই রূপটি ব্যবহার করা হলে নৈমিত্তিক বা অমার্জিত শোনাবে। আচ্ছা বলুন তো, আন্না এবং সাকুরা একই পার্টি নিয়ে আলাপ করছে, তাহলে সাকুরাকে নিমন্ত্রণ করতে গিয়ে কেন আন্না বলছে কিতে অর্থাৎ আসবেন, অথচ সাকুরা বলল ইকু অর্থাৎ যাব? আসলে জাপানি ভাষায় ঠিক বাংলার মতোই বক্তার দৃষ্টিভঙ্গি অনুসারে ভিন্ন ভিন্ন ক্রিয়াপদ ব্যবহার করা হয়ে থাকে। আন্না যেখানে বাস করে সেই ডরমিটরিতেই পার্টি হবে বলে সে নিমন্ত্রণ করার সময় বলেছে কিতে আসবেন, আবার সাকুরা অন্যত্র বাস করে বিধায় ডরমিটরি হল তার জন্য ভিন্ন এক জায়গা, তাই নিজের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় গিয়ে পার্টিতে যোগ দিতে হবে বলে সে বলেছে ইকু, অর্থাৎ যাব। আসছে শনিবার, তাই না? কোন্দ মানে হল আসন্ন, নো হচ্ছে সম্বন্ধ পদ, আর দোয়োবি মানে শনিবার, নে কথাটি হচ্ছে সম্মতি জানতে চেয়ে বলা একটি পার্টিকেল। বাংলায় যেমন আমরা কথার শেষে তাই না বলে থাকি ঠিক তেমন। এবার আজকের কথাবার্তার সম্পূর্ণ অর্থ জানা হয়ে গেল, তাহলে ১১তম পাঠের কথোপকথন আরেকবার শুনে নেওয়া যাক। আজকের মূল বাক্য হল অবশ্যই আসবেন কিন্তু। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরে তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা ক্রিয়ার আভিধানিক রূপ সম্পর্কে জেনেছি। দয়া করে আমাদের বলবেন কি যে ক্রিয়ার মাস রূপ থেকে কিভাবে আভিধানিক রূপ গঠন করা যায়? চলুন এ বিষয়ে টিচারের কাছ থেকে জেনে নেওয়া যাক। টিচার বললেন, জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে আভিধানিক রূপ গঠন করার কয়েকটি নিয়ম রয়েছে। প্রথমত, যদি ক্রিয়ার মাস অংশটির ঠিক আগের সিলেবলটি হয় এ, তাহলে সেই ক্রিয়ার মাস অংশটি সরিয়ে রু জুড়ে দিতে হবে। যেমন থাবেমাস অর্থাৎ খাওয়া ক্রিয়াটির আভিধানিক রূপ হবে থাবেরু। আবার যদি ক্রিয়ার মাস অংশটির ঠিক আগের সিলেবলটি হয় ই, তাহলে আভিধানিক রূপ গঠনের দুটি নিয়ম প্রযোজ্য। এরূপ কতগুলো ক্রিয়ার ক্ষেত্রে মাস বাদ দিয়ে রু জুড়ে দিতে হবে। যেমন ওরিমাস অবতরণ করা ক্রিয়াটির আভিধানিক রূপ হবে ওরিরু। অন্যদিকে কতগুলো ক্রিয়ার ক্ষেত্রে মাস অংশটি সরিয়ে তার ঠিক আগে থাকা ই স্বর উচ্চারণটি বদলে উ বানাতে হবে। এই নিয়মে ইকিমাস অর্থাৎ যাওয়া ক্রিয়াটির কি উচ্চারণ বদলে কু বানালে আমরা পাব এর আভিধানিক রূপ ইক। জাপানি ভাষায় এমন দুটি ব্যতিক্রমী ক্রিয়াপদ রয়েছে যেগুলো এইমাত্র উল্লেখ করা নিয়মের মধ্যে পড়ে না। ক্রিয়া দুটি হচ্ছে কিমাস আশা এবং সিমাস করা। আভিধানিক রূপের ক্ষেত্রে কিমাস হয়ে যায় কুরু এবং সিমাস হয়ে যায় সুরু। এরকম ব্যতিক্রমী ক্রিয়ার সংখ্যা কেবল এই দুটি এবং এগুলো খুবই সচরাচর ব্যবহৃত ক্রিয়াপদ। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ প্রকাশ করে সেগুলো তুলে ধরা হয়। জানেন শারমিন সান, জাপানি ভাষায় আবেগ অনুভূতি প্রকাশের জন্য কিছু শব্দ আছে। আচ্ছা, এই শব্দটি কি আমরা বিস্ময় প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করি? না, এটি আনন্দ বা প্রত্যাশার ফলে উচ্ছ্বসিত অবস্থা বোঝায়। একই ধরনের আরেকটি কথা রয়েছে, এই শব্দটি ফুর্তিতে উদ্বেলিত অবস্থা প্রকাশ করে। সবকিছু প্রত্যাশা অনুযায়ী ঘটতে থাকলে তৈরি হওয়া আনন্দময় অনুভূতি প্রকাশের ভঙ্গি এটি। ধন্যাত্মক শব্দ পর্বে আজ শেখা হল দুটি ধন্যাত্মক শব্দ, ওয়াক ওয়াক এবং উকি উকি। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, সাকুরা-সান বললেন তিনি আমাদের পার্টিতে আসবেন, কি মজা, উকি উকি। পার্টির জন্য আমি যে নিজের দেশের খাবার তৈরি করব সেই খাবার কি তিনি পছন্দ করবেন, এসব ভেবে আমি ওয়াকু ওয়াকু বোধ করছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল অবশ্যই আসবেন কিন্তু। আগামী পর্বে আমরা জানব পার্টিতে কি ঘটল। আপনারাও আমন্ত্রিত। জেহি কিতে কুদাসাই। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।